কবির জন্ম এই গান লিখে যায় মানুষের দুঃখে যারা থাকে, দুঃখিনী মায়ের মুখে বিধবা বোনের পথে আজ ফলে হাসি তোবার, স্বপ্নে সে যারা বুক ভাবে, স্বপ্নে সে যারা বুক ভাবে, স্বপ্নে সে যারা বুক ভাবে, তাদের জন্য এই গান লিখে যায় মানুষের দুঃখে যারা থাকে, দুঃখিনী মায়ের মুখে বিধবা বোনের পথে আজ ফলে হাসি তোবার, স্বপ্নে সে যারা বুক ভাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, তাদের জন্য গান লিখে যায় মানুষের দুঃখে যারা কাঁদে, দুঃখিনী মায়ের মুখে বিধবা বোনের চোখে আজ ফলে হাসি ফোটাবার, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, যারা মানুষের হাতার শুনে সত্যের পথে পা বাড়ায়, মিছিলের আদেশ বাড়ায়, যারা মানুষের হাতার শুনে সত্যের পথে পা বাড়ায়, মিছিলের আদেশ বাড়ায়, কথাকে যাবে রাখা, মেঘে না কথাকে যাবে রাখা, দুটোকে যাবে দুষ্মানে রাম, দুটোকে যাবে দুষ্মানে রাম, মাথাতে পারে না তো বুঝাবে, স্বপ্নে সে যারা মুখ পাবে, স্বপ্নে সে যারা মুখ পাবে, স্বপ্নে সে যারা মুখ পাবে, তাদের জন্য গান লিখে যায় মানুষের দুঃখে যারা কাঁদে, দুঃখিনী মায়ের মুখে বিধবা বোনের চোখে আজ ফলে হাসি ফোটাবার, স্বপ্নে সে যারা মুখ পাবে, স্বপ্নে সে যারা মুখ পাবে, স্বপ্নে সে যারা মুখ পাবে, তাদের জন্য লিখে ভালোবেসে সব করে সব করে তাদের জন্য লিখে যাই ভালোবেসে সব করে সব করে, যারা মানুষের সন্ধান শুনে বাদ ভেঙে পাড়া ভালো বাঁকায়, দুটো ফেলে চলে মুখ বাঁকায়, যারা মানুষের সন্ধান শুনে বাদ ভেঙে পাড়া ভালো বাঁকায়, দুটো ফেলে চলে মুখ বাঁকায়, যারা আমরণ দুঃখীদের ভরে, যারা আমরণ দুঃখীদের ভরে, উৎপাতনের বিরুদ্ধে সদা, উৎপাতনের বিরুদ্ধে সদা, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, তাদের জন্য গান মানুষের দুঃখে যারা কাঁদে, দুঃখিনী মায়ের মুখে দুটো পাবনের চোখে আমি হাসি ফোটাবার, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, তাদের জন্য গান লিখে যায় মানুষের দুঃখে যারা কাঁদে, দুঃখিনী মায়ের মুখে বিধবা বোনের চোখে এক পালে হাসি ফোটাবার, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে, স্বপ্নে সে যারা দুঃখ পাবে,